inshallah bi'idhnillah. Alhamdulillah rabbil alamin. والصلاة والسلام على نبينا ورسولنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فنتذاكر حديثا من أحاديث النبي صلى الله عليه وسلم، وهو الحديث الذي رواه الشيخان البخاري ومسلم في صحيحيهما أن النبي صلى الله عليه وسلم قال لمعاذ بن جبل رضي الله عنه يوما: يا معاذ، أتدري ما حق الله على العباد؟ وحق العباد على الله؟ قلت: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، وحق العباد على الله أن لا يعذب بل لا يشرك به شيئا. شرمان حاضر إن أسكى امرأة رسول الكريم صلى الله عليه وسلم الأحاديث المباركة تكي اكتي حديث امرأة مذاكرة كربو جي حديث تي بخاري ابن مسلم شريف المدي من بخاري المسلم روایت کرسن جے حدیث المد رسول کریم صلی اللہ علیہ وسلم معاذ بن جبر رضی اللہ عنہ کے جگہ کرن: یا معاذ، تمہیں کی جانو اتدری ما حق اللہ علی العباد؟ معاذ، تمہیں جانو اللہ حق بندر اوپر کی؟ ایٹا کہ ہمارے سبائر جانا درکار اس بھائی আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন: ইয়া মুআযি, আতাদরি, তুমি কি জানো মা হকুল্লাহ আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার উপরে কি? এবং তুমি কি জানো বান্দার হক আল্লাহর উপরে কি? একটা হলো আল্লাহর হক বান্দার উপরে, আর বান্দার হক আল্লাহর উপরে। তখন মুআযি ইবনে জাবর রাদিয়াল্লাহু আনহু বলেন: আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। এই দুটি মাসালা কি আমাদের জানা প্রত্যেকের যে জরুরত আছে ভাই? আসেনি ইনশাআল্লাহ باذنিল্লাহ। هذا الحديث بين فيه النبي صلى الله عليه وسلم حق الله الأعظم هو التوحيد، وقد قال الله عز وجل في كتابه: وما خلقت الجن والإنس إلا ليعبدوني، أي يوحدوني. وقال سبحانه: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدوني. وقال سبحانه: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. معترم حاضرين، الله رحب بندر فرهم يمرا الله شاد كنا شريك فاتنار بنائي بنا كنا رقمير شريك الله شاد كربنا شريك كنا مرا كربنا. এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন: যদি আমরা মুওয়াহ্হিদ হই, আল্লাহর সাথে শিরিক গুনাহ না করি, তাহলে বান্দার হক আল্লাহর উপরে, আল্লাহর উপরে আমাদেরকে আযাব দিবে না, জাহান্নামে দিবে না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেভাবে মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে হকুল্লাহ, আল্লাহর হক কি? এটা হলো তাওহীদ। তাওহীদের মানে কি? আল্লাহ এক, আল্লাহ এক স্বীকার করা। আল্লাহ ইফরাদুল্লাহি, আল্লাহ এক স্বীকার করা হলো তাওহীদ। সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জিন্নাদার ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান: ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসানকে সৃষ্টি করি নাই শুধুমাত্র ইবাদতের জন্য। কি মানে? আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর কিছুর জন্য সৃষ্টি আমি? লিয়াবুদুন আল ইওয়াহিদুন, এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত জিন্নাত আর ইনসানকে কেন সৃষ্টি করলেন মুরব্বীরা ভাইরা? একমাত্র আল্লাহর বন্দেগি করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্যে। সেভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা বিকুল্লি উম্মতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু ত্বাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত বয়ান করেন, একটু কথা না বললে ভাই মানুষ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইছি, একমাত্র তারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে। ওয়ালাকাদ বাআসনা, আমি পাঠাইছি যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে, কি শিক্ষা দেওয়ার জন্য? তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য। আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু ত্বাগুত, তোমরা গায়রুল্লাহর বন্দগি সারিয়ে দাও। আমি যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইছি মুহতারাম হাজরিন, কেন পাঠাইছি? একমাত্র আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দিবে, আল্লাহর পার্টনার বানা আল্লাহর শিরিকের থেকে মানুষকে সতর্ক করবে। ولما بعث الله عز وجل نبيه محمد صلى الله عليه وسلم في هذه البلدة الطيبة، في هذا البلد الحرام في مكة، أمره الله عز وجل بدعوتهم إلى التوحيد، فمكث في مكة 13 سنة يدعوهم إلى عبادة الله وحده وترك المعبودات التي كانوا يعبدونها من دون الله. ولكنهم عارضوه وعادوه وضربوه وقالوا: أجعل الآلهة إلها واحدا؟ إن هذا لشيء عجاب. وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم، إن هذا لشيء يراد، ما سمعنا بهذا في الملة الآخرة، إن هذا إلا اختلاق. وصنعوا كما صنع قوم نوح عليه السلام عندما قال قومه: لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسر. كذلك كفار قريش تمسكوا بمعبوداتهم وبأصنامهم وبأندادهم، ولذلك لما دعاهم عليه الصلاة والسلام 13 سنة في مكة إلى التوحيد، وهاجر ودعا في المدينة 10 أيضا، لما أبوا قاتلهم رسول الله صلى الله عليه وسلم، لأنهم أبوا إلا الشرك. عرضوا عليه أن يعبدوا الله عاما، وهو وأتباعه يعبدون آلهتهم عاما، فأنزل الله عز وجل: قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد. لأن عبادة الله حق الله عز وجل، لا يشرك مع عبادته أحد أبدا، مهما علت منزلة هذا المعبود عند الله فإنه لا يعطى شيئا ولا يصرف له شيء من العبودية، لأن العبودية حق الله وحده، وهو مقتضى لا إله إلا الله، لا معبود بحق إلا الله. محترم حاضرين، رسول الكريم صلى الله عليه وسلم، আল্লাহ জাল্লা শানহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন খাতামুল আম্বিয়া, আখির পয়গম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামার মধ্যে 13 বছর তাওহীদের দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। কয় বছর দাওয়াত দিয়েছেন? 13 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হিজরতের আগে 13 বছর মক্কার মধ্যে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এখন তারা বলতে লাগলো, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্ন হাযা লাশাইউন উজাব। তারা বললেন যে আমরা ঘরের মধ্যে যদি 10 জন থাকি, 10 জনের 10টা খোদা, বউ স্বামীর খোদাকে পূজা করে না, স্বামী বউর খোদাকে সজদা করে না, আমরা সমস্ত বুত পূজা ছাড়ি দিয়ে এক আল্লাহর ইবাদত করবো, ইন্ন হাযা লাশাইউন উজাব। ওয়ানতালাকাল মালাউ মিনহুম ইলা, তারা কি হইলো এটা, মুহাম্মদ কি বলে, এক আল্লাহর ইবাদত করবো আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছেন তাদেরকে, বুঝাই দাও তোমরা সমস্ত গাছ পূজা বাস পূজা করি সারা বুত পূজা, তোমরা যেভাবে নূহ আলাইহিস সালামের কওমকে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাযারুন ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুথ ওয়ায়ুক ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা, অনেক মানুষ বরবাদ হয়ে গেছে তাদের ইবাদত করতে গিয়ে। মহতরম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত, 12 বছর 13 বছর পর্যন্ত দাওয়াত দিলেন মক্কার জমিনে, শুধু কিছু মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে কবুল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করলেন 13 বছর পরে, সেখানেও যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত শুরু করলেন, তাওহীদের দাওয়াত শুরু করেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত সারিয়ে দাও। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গিয়ে এই দাওয়াত শুরু করলেন, এবং মক্কাবাসীও বলে আমরা একটু একটা কম্প্রোমাইজ করিনি, একটা সুলেহ করিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, একটা ইত্তেফাক নামা করি, কিভাবে মুহাম্মদ তোমার সাথে আমরা লড়াই করব না, ঠিক আছে আমরা 1 বছর তোমার খোদাকে ইবাদত করব, আর তুমি আমাদের খোদাকে মাবুদকে বুদকে 1 বছর সিজদা করবা। কি বলছেন তারা, আমরা একটা ইত্তেফাক করি যে আমরা তোমার খোদাকে 1 বছর ইবাদত করব, তুমি আমাদের খোদাকে 1 বছর সিজদা করবা, গায়রুল্লাহকে সিজদা করবা। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরা নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমার হাবিব আপনি বলিয়ে দেন তাদেরকে, ঐলান করে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, যারা গায়রুল্লাহর ইবাদত করে তারা মুসলমান না কাফের? এখন তাদের সম্পর্কে নাযিল হয় সূরা, কি দিয়ে নাযিল হয়? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত কখনো করব না যে যার ইবাদত তোমরা করো। গায়রুল্লাহর ইবাদত আমরা কবর পূজা পাঁচ পূজাগুলি আমরা কি করব না, আমি একমাত্র ইবাদত করব আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ঐলান করে দিলেন, তোমাদের খোদা তুমিও, তোমরা যদিও আমার খোদাকে ইবাদত করো না, আমি কোনোদিন তোমাদের খোদাকে ইবাদত করব না, সিজদা করব না, কেন? এটা হলো সওয়াল, লিয়ান্নাত তাওহীদ হুয়া হাক্কুল্লাহ আযজা ওয়াজাল। কেন ভাই? কেমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেশ ত্যাগ করা ইখতিয়ার করলেন, তাদের নির্যাতন বুক করলেন, তাদের কষ্ট বুক করলেন, দেশ ত্যাগ করলেন, ঘর ত্যাগ করলেন, সমস্ত কিছু সাহাবা একরাম কেন ত্যাগ করলেন? নাহলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে শর্ত মানিয়ে নিতে 1 বছর 1 বছর, তাহলে না হিজরত করতে হইতো, না মারামারি হইতো, না কতলাগতি হইতো, না যুদ্ধ হইতো, না আর কিছু হইতো, কিন্তু এলান করলেন কখনো হইতে পারে না, তোমরা যদিও আমার খোদাকে ইবাদত না করো, কিন্তু আমি কোনোদিন তোমাদের খোদাকে বুতকে সিজদা করতে পারবো না। কেন? লিয়ান্ন তাওহীদ হুয়া হাক্কুল্লাহি আযজা ওয়াজাল, ওয়া মান সারাফা শাইয়্যান মিনাল ইবাদাতি লিগাইরিল্লাহ, যারা আল্লাহর যেগুলি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যত রকমের ইবাদত আছে এগুলির মধ্যে যদি কোনো বান্দা ঢুকিয়ে যায়, কোনো বান্দা উদ্দেশ্য হয়, তখন ইবাদত এটা আর কি থাকবে না, ইবাদত থাকবে একটা শিরিক হয়ে যাবে, কর্ণওয়ালা মুশরিক হয়ে যাবে। সবাই বলেন নাউযু বিল্লাহ। ولذلك منهج الأنبياء في الدعوة إلى الله أنهم يبدأون بالتوحيد، فإذا عرف الناس التوحيد وعرفوا حق الله الأعظم ووحدوا الله وأفردوه بالعبادة والدعاء والذبح والنذر وسائر والنذور وسائر القرب، بعد ذلك دعوهم إلى الصلاة والصيام والزكاة والحج، لكن قبل أن يعرفوا التوحيد لا يصلح أن يدعون إلى العبادات الأخرى التي هي من لوازم لا إله إلا الله. فمن الخطأ ما يفعله بعض الدعاة اليوم الذين يحرصون على تعليم الناس الصلاة أو تعليم الصيام أو قبل أن يعلموهم التوحيد، لأننا وجدنا بعض المصلين وبعض من يصوم ويزكي يطوف على القبر أو يدعو عبد القادر الجيلاني أو يدعو البدوي أو الحسن الحسين، لماذا؟ لأنهم ما عرفوا التوحيد. لو عرفوا التوحيد ما دعوا عبد القادر الجيلاني وما صرفوا شيئا من عباداتهم لغير الله. بل نجد بعض الناس إذا وقف أمام قبر الرسول صلى الله عليه وسلم قال: يا رسول الله أدخلني الجنة، يا رسول الله أعذني من النار. هذا ما عرف التوحيد. النبي عليه الصلاة والسلام لا يدعى ولا يطلب منه هذا الطلب، هذا لا يطلب إلا من الله سبحانه وتعالى. فالجهل في التوحيد هو الذي أوقع كثيرا من المسلمين في الشرك. محترم حاضرین، আমরা মানহাজ হিসাবে তরতিব হিসাবে ইনশাআল্লাহ তাওহীদের জরুরি মাসায়েলগুলি বলতে যাব। এই জন্য যে উদ্দেশ্য আমরা এখানে আসছি হজ করার জন্য, এইটা কবুল হওয়ার জন্য প্রথমে আমাদের শর্ত হলো আমাদের আকীদা কি হবে, সহি হবে। আকীদা যদি আমাদের সহি না হয় তাহলে আমাদের কিছু হবে না। সেজন্য মানহাজুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মধ্যে রুল, মানহাজ মানে রুল কি ছিল, আসাস, আসাসিয়াত কি ছিল। মানহাজ দাওয়া ইয়ানি আসাস দাওয়া, মাহিয়াত তরিকা সালিমা। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াতের মধ্যে প্রথমে কোন রুলটা ইখতিয়ার করেছেন, আম্বিয়া আলাইহিস সালাম যেভাবে আপনারা দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার জবির মাঝে 13 বছর দাওয়াত দাওয়াতে তাওহীদের দাওয়াত দিলেন, কেন? লিয়ান্নাহুম, তারা জানে যখন হাকুল ইবাদ আল্লাহর হক যেটা বান্দার উপরে এটা যদি জানে তাহলে তারপরে যেগুলি ইবাদত আসবে নামাজ রোজা এগুলি কবুল হবে। কেন? ইবাদত কবুল হওয়ার জন্য আমার মহতরম হাজরিন শরত তাহলে প্রথমে আমাদের আকীদা কি হওয়া, সহি হওয়া। আকীদা যদি আমাদের সহি না হয় লই না শরকতা লই আবতন নামল, আমাদের আকাইদের মধ্যে যদি যখন শিরিক ঢুকিয়ে যাবে আমাদের আমল কি হয়ে যাবে, সব নিস্ত নাবুদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সেজন্য মহতরম হাজরিন প্রথমে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াতুল হক অনেক মানুষ আমাদের কি করে, প্রথমে তাওহীদের দাওয়াত না দিয়ে ইবাদত শিক্ষা দেওয়ার চেষ্টা করে। প্রথমে আমাদেরকে তাওহীদ শিক্ষা দিতে হবে, তারপরে গিয়ে কি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি সমস্ত ইবাদত উখরা তাওহীদের পরে। কেন? তাওহীদের উপরে দারমদার আমার সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য। আপনারা কি মনে করেন, অনেক মানুষ আছে তারা কবরের মধ্যে গিয়ে সজদা করে, যে কবরের মধ্যে গিয়ে সজদা করে আমি আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করেন মহতরম হাজিরিন, সজদা ইবাদত না ইবাদত নয়। আমরা নামাজের মধ্যে কেন সজদা করি? যেহেতু ইবাদত, কেন সজদা করি ভাই? ইবাদত, সেই জন্য সজদা করি। সজদা ইবাদত, রুকু ইবাদত, কুরবানি ইবাদত। আমরা কুরবানি করবো না, কি করবো? ইবাদত করব। এই সজদা যদি আমরা কবরের মধ্যে গিয়ে করি, কবরওয়ালাকে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। যেহেতু এটা আল্লাহর জন্য খাস ছিল, বান্দার মধ্যে বন্টন করেছি আমরা, এইটাই হলো শিরক। যেটা আল্লাহর জন্য খাস, এগুলি বান্দার জন্য করা। সজদা ইবাদত ছিল, কবরের মধ্যে গিয়ে কবরওয়ালাকে সজদা করলাম, শিরক হয়ে গেছে। একই আমল কুরবানি, আল্লাহর জন্য করা ইবাদত। এই কুরবানি যদি আমি কোনো দরকার নামে করি, ইবাদত হবে? ইবাদত বলকে ইবাদতের বিপরীত হবে, শিরক হয়ে যাবে, এইটাই হলো। সেজন্য আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথমে তাওহীদ কি করতে রুল, তাদের মানহাজুল আম্বিয়া আদ-দাওয়াত ইলা তাওহীদ সুম্মা লিল ইবাদাত। এভাবে আপনারা যদি দেখেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবাই বলেন রাহমাতুল্লাহ, কিন্তু ওনার কবরে যদি কেহ তওয়াফ করে, তওয়াফ ইবাদত। কোথায় ইবাদত ভাই? আল্লাহর ঘর কাবা শরীফের তওয়াফ করা ইবাদত না? এই ইবাদত তওয়াফ যদি আমরা কোনো কবরের চতুর্দিক দিয়ে করি, কি হবে? শিরক হবে। কেন? তো আমাদের তওয়াফ ইবাদত, কোথায় ইবাদত? আল্লাহর ঘরের যখন এখানে আসব, আল্লাহর ঘরে তওয়াফ করাটা কি হবে? ইবাদত হবে, অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। আল্লাহ সবাইকে যেন তৌফিক নসিব করে, বুঝলেন? কিন্তু এই তওয়াফ যদি আমি কোনো কবরের মধ্যে গিয়ে করি, সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হোক, সে বদবী হোক, সে যেই হোক না কেন, বুঝলেন? বলকে অনেক মানুষ আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া দেখেন, আল্লাহ আমাদেরকে তৌহিদ নসিব করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে তৌহিদ নসিব করেন, বলেন আল্লাহর কাছে। অনেক মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে খাড়া হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতে ঢুকিয়ে দেন। সবাই বলেন নাউযুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আদখিলিল জান্নাত, আমাদেরকে কবরে। এটা জায়েজ হবে? আমাদেরকে আপনাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাসাকে কলমা পড়াইতে পারছে? আবু তালেবকে কলমা পড়াইতে পারছেনি? এ ভাই, আল্লাহর হাত হাবিবের হাতে যদি থাকতো, নিজের চাচা কাফের হইয়ে মরতনি কখনো না। তাহলে আল্লাহর পয়গম্বরের হাতে কি নেই? হেদায়ত নেই। আমাদেরকে জান্নাতে দেওয়ার শক্তি কার হাতে? আল্লাহু ওয়াহদাহু লা শরীক। কিন্তু অনেক মানুষ হজে আসছেন, হজে তওয়াফ করে, সাফা মারওয়া সমস্ত কিছু করি, যখন ওখানে যাবে বলে ইয়া রাসূলুল্লাহ আদখিলনি জান্নাত, সবাই বলে নাউযুবিল্লাহ, ইয়া রাসূল আমাকে জান্নাতে ঢুকিয়ে দেন, কখন না বললে। আমরা ওখানে যাই, দুরুদ শরীফ পড়বো, সালাম বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম, কিন্তু যখন দোয়া করবো, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন, কার কাছে বলবো ভাই? আল্লাহর কাছে বলবো না রাসূলের কাছে বলবো? আল্লাহর কাছে বলবো না। ولذلك حمى الله عز وجل جناب التوحيد، واشتمل القرآن من أوله إلى آخره على الدعوة إلى إفراد الله بالربوبية والألوهية والأسماء والصفات. كذلك اشتمل القرآن من أوله إلى آخره على التحذير من ضده وهو الشرك، لأن الشرك يضاد التوحيد، فمن وقع في الشرك فقد أبطل التوحيد. قال الله عز وجل: إن الله لا يغفر أن يشرك به، وقال سبحانه: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال الله عز وجل: لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. فشدد الإسلام في أمر الشرك؟ جاءت الآيات العظيمة الكثيرة والأحاديث النبوية والآثار عن الصحابة رضي الله عنهم التي تحذر من هذا الأمر الذي هو أعظم الذنوب عند الله عز وجل. وبالمقابل أمرنا الله عز وجل بأعظم طاعة وقربة وحق له سبحانه وتعالى وهو التوحيد. محترم حاضرين، لتوحيد الأهمية الكرمة إذا التوحيد كت ضروري مانوش الجنة الله رب العزت قرآن شريف المدينة شروع تكي ششف جنتا توحيد ارتي کردن حفاظت فرسل جه تفصيل بابه الله رب العزت قرآن فاقر مدينة اقسام التوحيد جه افراد الله بالربوبية، افراد الله بالألوهية، افراد الله بالاسماء والصفات، جه تین قسم التوحيد. افراد الله بالربوبية مالكي তৌহিদের আকসাম হলো তিন। আমার সাথে চেষ্টা করবেন ইয়াদ করতে, আমি আসান ভাষায় বলবো। যে প্রথমে তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুর রুবুবিয়া কাকে বলে? তৌহিদুর রুবুবিয়া বলে আমার মহতরম হাজরিন যে আল্লাহর যত কাজ আছে বলে আল্লাহর জন্য তখসিস করা। আল্লাহর কাজ কি? আল্লাহ কি করে? আল্লাহ ইউহি ও ইউমিত, আল্লাহ জিন্দা, হায়াতের মালিক, রিজিকের মালিক। রিজিকের মালিক আল্লাহ ছাড়া কেউ আছে? তাহলে হায়াতের মালিক কে? সায়ন্স সূর্য আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহর ইফরাদুল্লাহ বিআফআলি, আল্লাহর কাজ আল্লাহর জন্য খাস করা, স্বীকার করা, আল্লাহর কাজের মধ্যে কোনো পার্টনার নাই। আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহর সাথে কোনো শরিক নাই। আল্লাহর আসমান আর জমিন বানায় সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কোনো পার্টনার নাই। বুঝলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান আর জমিন সূর্যকে চালাইতেছে ঠিক মতো, কে চালাইতেছে? আল্লাহ। আল্লাহর সাথে কোনো শরীক নেই। এই যে ইফরাদুল্লাহ বিআফআলি মানে তাওহীদুর রুবুবিয়া। আচ্ছা, যখন আমার হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ, তাহলে আমাদের উপরে কি ওয়াজিব হবে? সমস্ত ইবাদত আল্লাহর জন্য খাস করা। নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়বো। কেন পড়বো ভাই নামাজ? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হজে আসবো, হজ করবো কেন? না মানুষকে দেখাইবার জন্যে। দশ বার হজ করেছি, বারো বার বলি না আমরা? হ্যাঁ ভাই, মানুষকে দেখানোর উদ্দেশ্য না আল্লাহকে রাজি করার উদ্দেশ্য? আল্লাহকে রাজি করার উদ্দেশ্য আল্লাহ আকবার। সমস্ত ইবাদত আই ইফরাদুল্লাহ বিল ইবাদা অবিল ইবাদা, যে আমাদের সমস্ত কাজ ইবাদত আল্লাহর জন্য খাস করা। কেন খাস করতে হইব? যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে আমি সবাই জেনা করেছে, চুরি করেছে, তওবা করলে মাফ করে দিব। তারা যদি তওবা না করে মারাও গেছে, কিয়ামতের ময়দানে আমি চাইলে তাদেরকে মাফ করি, জাহান্নামে না দিও জান্নাত দিব, আর নয় জাহান্নামে দিয়ে তাদেরকে কি উদ্ধার করবো, আবার বাইর করবো, যদি তারা শিরিক গুনাহ না করে। কিন্তু শিরিক গুনাহর মধ্যে যদি মারা যায়, লা ইয়াগফিরু, কোনো রকমের আল্লাহ তাদেরকে মাফ করবে না। কবিরা গুনাহ মাফ করে দিবে আল্লাহ রাব্বুল ইজ্জত, যদি শিরিক তাদের আমলনামায় সহিহার মধ্যে না থাকে। বুঝলেন? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি শিরিকের উপরে তাদের মত হয়, যা মাত আলা শিরক, এই তাওহীদ থেকে শিরিক থেকে তওবা করে নেই মত রাখে, আল্লাহ মাফ করবে না তাদেরকে। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলেন যে পুরা কোরআন শরীফ তাওহীদের হেমায়েত করেছেন, হামাত তাওহীদ কোরআন শরীফের শুরু থেকে শেষ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিঃসন্দেহ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যারা আল্লাহর সাথে পার্টনার বানায়, ইন্নাহু মান ইউশরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ আল্লাহর ভাষায় বলেন আমি তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। এখন যদি কোনো খবরওয়ালা কোনো এই যে দাজ্জালের কাছে যদি বলে যে না এটা তো হারাম না, তোমরা ঢুকিয়ে যাবা, কোনটা বিশ্বাস করবো? আল্লাহটা বিশ্বাস করতে হবে না? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পার্টনার বানায় আল্লাহর সাথে, ইবাদতের যারা বান্দার জন্য করে, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদেরকে উদ্ধার করার জন্য কোনো সুপারিশ কারো কি থাকবে না। এবং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আয়াতের মধ্যে বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক গুনাহ করে আল্লাহর সাথে পার্টনার বানাও, তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত, তাহাজ্জুদ, ইশরাক, কোরআন তেলাওয়াত, যত রকমের ইবাদত সব নিস্তনাবুদ হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। نعم حق الله الأعظم التوحيد، فيجب على كل مسلم ومسلمة أن يهتموا بهذا الحق وأن يدعوا إليه وأن يعلموه، لأنه أعظم الحقوق وأوجب الواجبات على أهل الإسلام. لأن من عرف التوحيد عرف الله وقام بحقه وقام بعبوديته وسلم من الشرك الذي هو أعظم الذنوب عند الله. ومن جهل التوحيد لم ينتفع بعباداته، لأن الشرك يبطل جميع الأعمال. ولذلك حذر النبي صلى الله عليه وسلم من القوادح التي تقدح في التوحيد، لأنه وجد أهل الجاهلية على اعتقادات باطلة، منهم من يعلق التمائم، ومنهم من يدعو الجن، ومنهم من يتطير، ومنهم من يسترقي رقى شركية، ومنهم من يذهب إلى السحرة والكهنة، ومنهم ومنهم. فجاء الإسلام بالتوحيد وبإخلاص العمل لله ومتابعة الرسول صلى الله عليه وسلم، وحذر من الشرك بأنواعه الأكبر والأصغر والخفي. وأمرنا الله عز وجل بإفراده بالعبادة، قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له، وبذلك أمرت وأنا أول المسلمين. محترم حاضرين، شجن حق الله العظيم সবচেয়ে বড় হক আল্লাহর সেটা হলো তাওহীদ। আল্লাহকে এক স্বীকার করা, আল্লাহর সাথে কোনো পার্টনার নাই, আল্লাহর কাজের মধ্যে, আল্লাহর রুবুবিয়াতের মধ্যে, উলুহিয়াতের মধ্যে, আসমা সিফাতের মধ্যে। সেজন্য প্রত্যেকটা মুসলমান নর নারীর জিম্মাদারি নিজের আহল আয়ালকে, নিজের আত্মীয় স্বজনকে তাওহীদের দাওয়াত দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া। আমার ছেলেদেরকে, মেয়েদেরকে আমরা কী শিক্ষা দিব ভাইয়েরা? তাওহীদ, এক আল্লাহ শিক্ষা দিব। শান্তির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, রোজার মালিক আল্লাহ, হজের মালিক আল্লাহ, সমস্ত ছোট বড়। কেন মহতরম হাজরিন, মানে আরব তাওহীদ, যে তাওহীদ শিখবে, আল্লাহর হক জানবে, তার সমস্ত ইবাদত কাজে আসবে। আল্লাহু আকবার, নামাজ পড়বেন কাজে আসবে, জমা থাকবে, রোজা রাখবেন জমা থাকবে। আমি যদি আপনাদেরকে বলি, তাজ্জুব করবেন যে আমাদের যে আরব দেশ আছে, তাদের হজে আসছেন এখানে, তাদের মধ্যে কাবিলার মধ্যে গাড়ি নিয়ে আসছেন, তো আমার উস্তাদও আছে মদিনা শরীফ, যখন তারা যাইতেছে মদিনা শরীফ, আমি ডেরাবারকে জিজ্ঞাসা করি যে মগরিবের পরে তারা গাড়ি ছাড়তেছে, কোথায় ফজরের নামাজ পড়বা? বলে বারা আউলিয়া দোয়া রিয়াজে যাইব। কি বলছে? হইতে পারে যেখানে এখন এখানে আসার পরও তার হজের কোন দাম আছে? কোনো দাম নাই। সেই জন্য যে সমস্ত ইবাদত মানুষ করবে, তৌহিদ ঠিক থাকবে না, লায়ন্তফে, তার হজ কাজে আসবে না, তাহাজ্জুদ কাজে আসবে না, সদকা খায়রাত কাজে আসবে না, লায়ন্তফে বিল ইবাদা। কেন শিরিক এমন একটা গুণা সমস্ত ইবাদতকে কি করিয়ে দেয়? ধ্বংস করে দিয়ে, বরবাদ করে দিয়ে। যে সমস্ত কাজ করলে মানুষ তৌহিদের মধ্যে দাগ লাগে, আঘাত হয়, যে সমস্ত কাজ করলে মানুষ কিয়ের মধ্যে আঘাত হয়, আল্লাহর এতেকাদের মধ্যে তৌহিদের মধ্যে আঘাত হয়। যেভাবে তাবিজ লটকানো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাবিজ লটকেলো হাদিসের নাস ফাকাদ আশরাক, সে শিরক গুনাহ করলো। সবাই বলে নাউজুবিল্লাহ। এভাবে জিন্নাতের কাছে জিন্নাতের ইবাদত করা আমাদের সিডাঙ্গার মধ্যে আছে, আমরা নসআলুল্লাহ আল আফিয়া, সে কিছু বলতে পারে না, জিন্নাতে বলবে, জিন্নাত আলিমুল গায়ব জানে। যদি আমার এতেকাদ ওই আলিমুল গায়ব জিন্নাত, তাহলে আমাদের ইমান থাকবে না। সেভাবে তাতায়ুর, তাতায়ুর মানে যে সে ঘর থেকে বাইর হইতেছে, দেখলো যে সাপ, বলে আজকে আমার সাত হইত না, আজকে আমার কি হবে না। যদি দেখলো যে বুমা ফাঁকি ঘরের সামনে বসে আছেন, বলে ধ্বংস, আমার তো আজকে একজন মারা যাবে আমার খান। এই সমস্ত এতেকাদ, এগুলি জাহিলিয়তের এতেকাদ, এগুলি ইসলাম এগুলিকে কি করেছেন, না সাপের হাতে কিছু আছে, না বুমা ফাঁকির কাছে কিছু আছে। আমাদের কুল ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, আমার ইবাদ আমার হজ, আমা হায়াই আমার হায়াত, আমা মাতি আমার মত, লিল্লাহি রাব্বিল আলামিন, কার হাতে? লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো পার্টনার নাই। ওবিযালিকা উমিরতু, সেভাবে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুহতারাম হাজেরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত, এভাবে কিছু হইলে জাদুঘরের কাছে যাওয়া, আপনারা মনে করেন হুজুর আপনারা এখানে বসে বসে এগুলি বলেন, আমি নিজে দেখছি। আমি কক্সবাজারের মধ্যে আসি, গাড়ির মধ্যে যাইতেছি, যে পানি ভরা আনতেছে, কোথার থেকে আনতেছে পানি ভরা জানেন? টোরের ক্যান থেকে। কোথার থেকে আনতেছে ভাই? আচ্ছা, টোরের ক্যানের মধ্যে কোরআন শরীফ পরিফু দিছে পানির মধ্যে। আমি আমার সামনে কাহার বলা নয়। সেই জন্য সমস্ত রুকা আর শিরকিয়া, যে সমস্ত আমাকে আমার আত্মীয় একজন বলতেছে, বল হুজুর যে বাবা আমার আপন লোক বলতে, আল্লাহর নামে জারাবুরা করলে কাজ হয় না, গাইরুল্লাহর নামে জারাবুরা করলে। আমি বললাম যে মা এখনো তওবা করেন, আপনি নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, কিন্তু বলে যে আল্লাহর নামে জারাবুরা করলে কাজ, এখন কি বলবেন বলেন? আপনি আমার আপন, আপন খালা ইন্তেকাল হয়েছেন, তওবা করছে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলবেন যে হুজুর আপনার তাবিজের কথা বলেন, এটা বলেন। আমি বলি আমার আপন, আমার শ্বশুর মেয়ে পেশাব করে, তো বড় হয়েছে মেয়ে, তাবিজ আনছে বলে এই তাবিজটা মেয়ের সরম দাগার মধ্যে লটকা দেওয়ার জন্য বলছি। আচ্ছা বলেন, এই তাবিজটা যদি কোরআন শরীফ দিয়ে লেখা হয়, সরম দাগার মধ্যে লটকে দিবে, তার থেকে বিয়া দিবে আর কোরআন শরীফের সাথে ইমান থাকবো? আপনারা বলেন ভাই, হবে? থাকবি না ইমান। আচ্ছা, সে যদি গাইরুল্লাহর নামে এই তাবিজ লটকেছে, তখনও তার ইমান থাকবে? যদি কোরআন শরীফ দিয়ে হইল শেষ, গাইরুল্লাহর নামে হইলিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা আপনাদেরকে বলি আমি, আপনারা বলবেন হুজুর আমাদের এগুলি তাবিজের উলবার মধ্যে আল্লাহ লেখা আছে, কি আছে? আল্লাহ লেখা আছে। এটা কোথায় বান্ধা? এক পুরুষের সরম জায়গার সাথে, পেশাবের নালীর সাথে বানা। আপনারা বলেন এখন, এই যদি আমাদের এতেকাদ হয়, আমাদের তাবিজের উলবার মধ্যে কি লেখা? আল্লাহ। এটা কোথায় লটকানো? ওয়াল্লাহি আমার দেখা, আমি আর যে আমার দেখা কথা বলতেছি, আপনারা বলেন এখন ফতো আপনারা দেন, বুঝলেন? সেজন্য তাওহীদ এমন একটা জিনিস, এগুলির থেকে মানুষকে সাফ করে তাদেরকে কি করে আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে নিয়ে আসা, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মধ্যে নিয়ে আসা, বুঝলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদেরকে সমস্ত আকসামের শিরক সালাসা, শিরক তিন প্রকার, শিরক কয় প্রকার? তিন প্রকার, শিরক আকবর মুখরিজ মিনাল মিল্লা, শিরক আসগর, বুঝলেন? শিরক আসগর মানে ছোট শিরক কিন্তু বড় শিরক দিকে নিয়ে যাবে, শিরক খফি। তিনি শিরক থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছে। সেই জন্য আমরা দৈনিক ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাওহীদের মাসাইল শিখতে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ما تقولون في رجل حج من بلاده البعيدة وقد علق في عنقه تميمة يعتقد أن هذه التميمة تحفظه من العين ومن الأمراض ومن الحوادث، ما تقولون فيه؟ وهل له حق؟ الجواب أنه علق تميمة شركية قال فيها النبي صلى الله عليه وسلم: من علق تميمة فلا أتم الله له. وقال عليه الصلاة والسلام: إن الرقى والتمائم والتولة شرك. وقال عليه الصلاة والسلام كما في الحديث: من علق تميمة فلا أتم الله له. وقال عليه الصلاة والسلام: من تعلق تميمة فقد كفر أو أشرك. وهذا الرجل دفع المال وقطع القفار والمسافات الطويلة وهو قد تعلق هذه التميمة يعتقد أنها تحفظه وتدفع عنه الجن والعين والحوادث، هذا هو الشرك، نسأل الله السلامة والعافية. فمن وجدته كذلك عليكم أن تنزعوا هذه التميمة لأنها تفسد حجه، ولا حج له مع وجودها عليه، لأنه ما عرف الإسلام الذي جاء به محمد صلى الله عليه وسلم. শেখ বললেন, আমার মহতরম হাজিরিন, আমরা বোঝার চেষ্টা করি। একজন লোক হজ করল কিন্তু তার এতেকাদের মধ্যে যে আমি যে তাল এই তাবিজ দিয়েছি, এই তাবিজ আমাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। মুসিবত থেকে রক্ষা করেনওয়ালাকে আল্লাহ। যদি মুসিবত থেকে রক্ষা করেনওয়ালা তাবিজ হয়ে যেত, তাহলে তার বাংলাদেশের মধ্যে আমাদের দেশে কোনো হাসপাতালেরও কোনো দরকার ছিল না, আর কোনো ডাক্তারের দরকার ছিল? কোনো ছিল নি, বলেন আপনারা? একটা তাবিজ লাগাই দিল, গাছ জ্বর মাথা ঘুরানি যত রকমের মুসিবত আছে সমস্ত কিছুর থেকে তাকে হেফাজ। কিন্তু এই যদি এতেকাদ হয় যে আমার তাবিজ আমাকে রক্ষা করবে, তাহলে তার হজ হবে। কেন? আমাকে রক্ষা করনওয়ালা হে শক্তি কার হাতে? আল্লাহর হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান আল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহ দাআ আলাইহ। আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহর হাবিব দোয়া করলেন যেই তাবিজ লটকাইয়ে এটাই ইতিকাদ করলো আমার তাবিজ আমাকে রক্ষা করবে, আল্লাহ রাব্বুল, আল্লাহর হাবিব দোয়া করেছেন তার কোনো কাজ পুরা হবে না। সবাই বলেন না, আল্লাহর হাবিব দোয়া করেন ওই সমস্ত লোক যারা যে এতেকাদ করে আমার তাবিজ আমাকে রক্ষা করবে, আমাকে রক্ষা করেনওয়ালা আমার আল্লাহ। কিন্তু সে মনে যে আমার তাবিজ আমাকে রক্ষা করবে, এতেকাদ যদি থাকে, আল্লাহর হাবিব বলেন ফালা আতমুল্লাহ লাহু, তোমার কোনো কাজ মুকম্মল হবে না, তোমার বরবাদি। এবং অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাকা তামিমাতান, যে তাবিজ লটকাইল এবং এতেকাদের মধ্যে এটা যে আমার এই তাবিজ থাকলে কোন মুসিবত আমার দিকে আসতে পারবে না, এটাই দাবা করুন বলে আননি, আমার থেকে রক্ষা করবে, কোন মুসিবত আমার দিকে আসতে দিবে না। এই এতেকাদ যেই করি তাবিজ করবে, আল্লাহর হাবিব বলেন ফাকাদ কাফারা আও আশরাকা, সে কুফরি করলো ইয়াতে শিরিক করলো। সবাই বলে নাউজুবিল্লাহ, এগুলি নাস আল হাদিস মুরব্বিরা ভাইরা। কেন যে সমস্ত লোক এগুলি বলে তার ওই মুয়াহিদিনের লিস্টির থেকে নাম কাটিয়ে যায়, মুয়াহিদিনের লিস্টির থেকে, ইমানদারের লিস্টির থেকে তার নাম বাদ পড়িয়ে যায়। এখন আচ্ছা আরেকজন লোক হজ করতে আসছে কিন্তু তার গলার মধ্যে তাবিজ, এটাই মনে করে যে এই তাবিজ আমাকে রক্ষা করবে, তাহলে তো তার কোনো দিন অসুখ হওয়ার দরকার ছিল না, তার হাসপাতালে যাইতে হয়নি। বুঝলেন, যারা তাবিজ লাগে যাইতে হয়নি হাসপাতালে, কেন যাইতে হয়, তাহলে এই তাবিজ যদি রক্ষা করে ইমানটা বরবাদ করলা, রোগ তোমার বরাবর চলতেছে। সবাই বলে না, রোগও চলতেছে ইমানও হারাইছে। বুঝলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে এই সমস্ত আকায়েদে ফাসদাত থেকে, যেগুলি আমাদের ইবাদতকে বরবাদ করে দিবে, নামাজ রোজা সদকা খায়রাত এগুলি বরবাদ করে দিবে, এগুলির থেকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হেফাজত করে। আনা সাফারত ইলা বাদ আদ-দুওয়াল ইসলামিয়া ফারআইত আলা বাদ আস-সিবিয়ান তামাইম ফাসআলত لماذا تعلقون هذه التمائم؟ فقالوا إن بعض الأولياء المزعومين يسمون أنفسهم أولياء وليسوا بأولياء لله، يكتبون هذه التعاويذ والحجب أو الخيوط ويعلقونها على الصبيان ويقولون لهم أنها تدفع عنكم العين وتدفع الشياطين وتدفع عنهم الحوادث، وهذا هو الشرك. فلما علموا أن هذه الأعمال شركية نزعوها من رقاب أولادهم وتابوا إلى الله عز وجل عما فعلوا، لأن فعلهم هذا يضاد التوحيد. كيف تميمة تعلق على صبي ويقال له هذه تدفع عنك العين أو تدفع عنك الشيطان أو ما شابه ذلك؟ ومنهم من يعلق صورة مصحف، ومنهم من يعلق على سيارته بعض التماثيل حتى لا تصاب بالعين، ومنهم من يضع عند باب بيته بعض الجماجم الرؤوس، لأنه يقال له إذا وضعت هذه لا يصاب البيت بالعين. كل هذا من الشرك، فعلينا أن نجرد التوحيد لله سبحانه وتعالى، وألا نخشى إلا الله، لأن الخوف عبادة لا تنبغي إلا لله، كما أن المحبة والرجاء عبادة لا يكون إلا لله. نعم. محترم حاضرين، شيخ بعد دول المدة سفر كرسين شيء دش قلت عماد الدش عزب شيخ نام بلت سناري عماد الدش وكسين تلفزيون المدة برنامج أكسنوني تاي دكلن جه অনেকের গার মধ্যে, গলার মধ্যে, হাতের মধ্যে, কারো এই খালা সুতা, কারো গলায় তাবিজ, কারো গলায় ফিতল, এরকম জিনিস দেখলেন শেখ তাদেরকে বুঝালেন এগুলি, এগুলি যদি তোমাদের প্রথমে জিজ্ঞাসা করলেন এগুলি তোমরা কেন দিয়েছ, বলি এগুলি আমাদের আউলিয়া, যারা যারা আউলিয়া আছে, যারা এগুলি আছে এরা বলছে যে এগুলি ডাকলে এগুলি আমাদের মুসিবত আসতে দিবে না, আমাদের নজর পড়বে না, জিন্নাতে কোনো আক্রমণ করতে পারবে না, এটা এটা ইয়াত পা আনহু আল জিন ও কেদা ও কেদা। তারা বললেন, তখন শেখ তাদেরকে বুঝাইলেন, দেখো এই যে কারণে তোমরা তাবিজগুলি এবং এই কালা সুতা, এই অনেকে নুহাসদের ফিতল, অনেক রকমের জিনিস, এগুলির হাতে কিছু নাই, তোমাদেরকে মুসিবত থেকে রুকুত থেকে হেফাজত করা, ভালো করিয়ে দেওয়া একমাত্র শক্তি আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহর হাতে। শেখ যখন তাদেরকে বুঝাইলেন, তারা আলহামদুলিল্লাহ এগুলি সারিয়ে দিলেন। শেখ যখন তাদেরকে বুঝাইলেন এগুলি তারা বুঝানোর পরে আলহামদুলিল্লাহ এগুলি কোনো কমাই ফেলছেন, এগুলি ফেলাই দিয়েছেন। জানি এত ইনস্টাগ্রাম হয় মহতরম হাজরিন, আমি এখন আমার আমি মনে হয় যে কথাগুলি এখনও শুনতেছি, আপনারা যদি বলেন আল্লাহ এগুলি খাড়া করে আপনারা জানেন। আরও একজন আমার সামনে বসা আমাদের দেশের লোক, অমুকের বউটা আমাকে আমি শাদি করতে চাই, সে আমাকে শাদি করবে না, কী করতে পারি বলে তিন এই তকরিবান 3,000-7,000 টাকা নিব, একটা তাবিজ দিব, মেয়ের দরদার মধ্যে গাড়িয়ে দিবা, 3 দিন পরে মই চলে আসবো। আমার সামনে মুরব্বী, কেহ আমাকে বলার নয়, আমার সামনে হইতেছে, মজলিসের মধ্যে আমিও আছি, কিন্তু আমি যে সরকারি লোক সে তারা জানে না, বুঝেন। এই এতকাদ যদি আমাদের মধ্যে হয়, আমাদের কি আপনারা এখন বলেন সে কি করছে এখানে? এই যে তাবিজটা বলছে যে এটা ঘরের সামনে গাড়িয়ে দিবা, 3 দিন পরে মেয়ে আসতে হবে, ইনশাআল্লাহ বেজে না 3 বছর পরেও আসে না, 3 বছর পরেও কি, বুঝলেন? তাহলে এখন এই এতকাদ যদি আমাদের মধ্যে থাকে, কিন্তু ইমানটা কি, যে কর্ণওয়ালা কি হইল যা, হ্যাঁ, সেই জন্য মহতরম হাজরিন আলেই না, আমাদের উপরে কি করণীয়, আমাদের উপরে জিম্মাদারি আছে, প্রত্যেকটা মুসলমানের উপরে জিম্মাদারি আছে। আমাজ আলাইনা ইয়া আহবাব ইয়াজিব আলাইনা আন নুআল্লিমা তাওহীদ, সমস্ত মানুষকে আমরা তাওহীদ শিক্ষা দিই। আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, সুখ শান্তির মালিক, আমাদের মুসিবতকে দফা করানোওয়ালা, রুকনেওয়ালা। একটা হলো মুসিবত আসার আগে দফা করা, মানা করে আসতে না দেওয়া, আর একটা হলো মুসিবত আসার পরে ভালো করিয়ে দেওয়া, জ্বালা হওয়া, দুইটা জিনিস না, যেগুলি আসে না এগুলি না আসার ব্যবস্থা এ শক্তি কার হাতে, আল্লাহর হাতে, যেগুলি আসিয়ে গেছে এগুলির থেকে রক্ষা করা কার হাতে, আল্লাহ। এগুলি আমাদেরকে আমাদের সম্পর্ক কার সাথে হবে, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা নখশা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না। আমাদের ঘরের সামনে শেখ বললেন, উনি দেখে আসেন অনেক সময় এই হরিণের শিং আছে, হরিণ দে বলে কি, এগুলি দেখলে মুসিবত আসবে না, হরিণের শিং না যে বলে এগুলি থাকলে মুসিবত আসবে না, আইন আসবে না। তাহলে আমাদের এতকাদ কি আল্লাহর উপরে না হরিণের শিংয়ের উপরে, হরিণের শিংয়ের উপরে। সবাই বলে নামাজ বিল্লাহ, এগুলি আমরা করবো না ইনশাআল্লাহ, বেদিন ইনশাআল্লাহ। سنكمل الحديث في الدرس القادم إن شاء الله تعالى. والآن إذا كان لديكم أسئلة فلا بأس. الشيخ بلس إن شاء الله ما دير كالك درس صبير طيب كار جد سؤال تاك إن شاء الله ترتيب شفا بل دفر باي بلين نماز فراما حرم شرم الشمان سوارتي دادا يسأل لا أول اطرح سؤاله باللغته ভাই সওয়াল করেছেন যে মুরব্বী এখানে যদি নামাজ পড়ি আমরা কি যে সব ফ্লাওয়ারের মধ্যে হেরাম শরীফের ভিতরে যারা নামাজ পড়তে চায় তাদের সমতুল্য সওয়াব পাইব? আল্লাহ ইয়েসার শেখ ইয়াকুল সাল্লাই নেহি না সালাতুনা কামান সাল্লা দাখলাল হারাম আও ইখতালিফ ইযা ইস্তাতাত আন তুসাল্লি দাখলাল হারাম ফসল দাখলাল হারাম লিআন্নাকা تلتزم الصفوف ويحصل لك فضل الصف الأول. وإذا حال بيننا وبين يعني المسجد كما ترون الصفوف فصلاتنا في هذا المكان حكم صلاتنا في الحرم لأننا متصلون به. لأننا متصلون به. وهذه المكبرات التي تسمعون من خلالها الصوت هي مرتبطة بصوت الإمام ولا يفصل بيننا وبين الحرم شيء، إنما هذه الصفوف أمامنا. نعم، لكن 100,000 حاصل. نعم، أما التضعيف فإن أهل العلم يقولون الصلاة داخل مكة في أي مسجد من مساجدها 100,000 صلاة. نعم. আমাদের যে মুরব্বী সওয়াল করছেন, আমরা যে এখানে নামাজ পড়ি, আমাদের নামাজ কি যারা হেরাম শরীফের ভিতরে নামাজ পড়তে তাদের সওয়াবের সমতুল্য? এখানে দুইটা সওয়াল, এখানে কয়টি সওয়াল? দুইটি সওয়াল। একটা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখ বলছেন যত আমাদের সফল আউ্বাল হবে, যত যা আগে যাইবে ততই সওয়াব বেশি হবে। তারা অবশ্যই আমাদের থেকে সওয়াব বেশি পাচ্ছে যারা হেরাম শরীফের ভিতরে আছে। কিন্তু আর একটা কথা হলো এখানে যে জামাত চলতেছে আমাদের হেরাম শরীফের জামাত, আমাদের যে মুকাব্বিরাত আছে এটা ইমামের আওয়াজের সাথে এবং সুফু মুতাওয়াসিলা জামাত ঠিক হইতেছে, এবং মিয়াতে আলফ যে আমরা হুদুদে হেরামের ভিতরে নামাজ পড়লে মিয়াতে আলফ 1,00,000 রাকাতের সওয়াব, এটা হুদুদে হেরামের যেখানে পড়বে সেখানে কি 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আমাদের আমরা এখানে যারা নামাজ পড়তেছি আমাদের নামাজ সহি না গলত? সহি। কেন সহি? আমরা আওয়াজের ইমাম সাহেবের আওয়াজ শুনতেছি এবং আমাদের সুফুফ নামাজের সব একটার সাথে একটা একদম ইমাম পর্যন্ত মুতওয়াসিল লাগাতার। বুঝাইলো কথাটা? আমাদের এখানে নামাজ সহি হইতেছে না গলত হইতেছে? সহি হইতেছে। কিন্তু সওয়াব যদি বলেন যত আগে যাবে তত সওয়াব বেশি হবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আমাদের ভাই সওয়াল করে যে 1,00,000 রাকাত যে আছে হাদিস শরীফের মধ্যে, এটা কি শুধু ফরজের মধ্যে না নফলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত দিবে? 1,00,000 1,00,000 রাকাত আল্লাহ ইয়াসার গুল তুদাআফ আল আজর হুয়া আল 100,000 হাদা ফিল ফরিদা আম হাত্তা নওয়াফিল ওয়াস সুনান? الحديث جاء في الفريضة وفضل الله واسع. أمرا الله رحمة جنة سوتنا أغري حديث المدد جنس أسشين اتا فرز المدد كنت شاك بلان أمرا إن شاء الله بيدين لالله كسا اعتقاد رك بالله عمد كن نفل المدد وطا شيء فرم سواب دي إن شاء الله 1,00,000 دي بي أمرا الله رب رقيب ركب إن شاء الله أمرا عشاء ركب নস যদি চান ফরজের মধ্যে, কিন্তু ইনশাআল্লাহ বেদিন আল্লাহর বলে নফলের মধ্যে 1,00,000 কোথায় পড়তেছি আমরা? ওদের দেহরবের ভিতরেই পড়তেছি ইনশাআল্লাহ বেদিন। তো আর বললে রাহমাতুল্লাহি ওয়াসিআ। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, আমাদের দেশে প্রত্যেকটা কোরআন শরীফের শেষের দিক দেওয়া অথবা প্রথম দিক দেওয়া সুরা ফাতিহার এই নকশা লাগাইলে এই এই সব এই নকশা লাগাইলে এইটা হবে, এইটা প্রত্যেকটা কোরআন শরীফে আছে না? আমি তো দেখিনি প্রত্যেক কোরআন শরীফের মধ্যে। আচ্ছা, ওই নকশা লাগাইলে কি হয়? নকশা ওইটা কি করা? সুরা ফাতিহার নকশা লাগাইলে এই এই কোথায় লাগাইলে? হ্যাঁ, গলায় লাগাইলে। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা ভাই যে বলছে যে সুরতুল ফাতিহার নাকি কোরআন শরীফের মধ্যে নকশা আছে, সুরতুল ফাতিহার ওই নকশা নাকি লাগাইলে আফত মুসিবত থেকে মানে আল্লাহর প্রতি যা করে হেফাজত করে, কথাটা সহি নাকি? يقول الاخوان والله هذا يكرر يقول في المصحف هناك يعني نقشه لبعض الصور، يعني يقولون هذه الصور لو كتب بالجعفران او كتب في اي شيء يعلق او يشرب الماء يكتبون في الصحون وفي صحون محاسبه. لا لا لا ما يجوز. شيخ بلان يقول لي ايش نقرا تيبل لكن إذا مرض عندهم مريض، إذا مرض المريض يقرؤون عليها الفاتحة 7 مرات، يقرؤون عليها آية الكرسي، ويتفل بريقه ويقرأ المعوذات، لا بأس بهذا. نعم شيخ بلن، لكن الطريقة السريعة لا يكون وشوست بيكتي وشوست بيكتي تعرف سورة الفاتحة في الفوضي و سورة الفاتحة شان الله قرأ إباب آية الكرسي إباب وإنه سورة جبلا سيقول قرأ فوضي و إيتا مشروع إيتا سنة إيتا جائزة. الشيخ يسأل يعني إلى كم، يعني إلى المسافة 100,000 ما اتصل، إذا اتصلت الصفوف حتى تمتد إلى آخر يعني الحي فالعبرة باتصال الصفوف، وإذا اتصلت فإن الناس يأتمون بالإمام. هنا لا تضرب. نعم، إذا اتصلت الصفوف فكل من اتصل وراء الصفوف فحكمه حكم المصلي خلف الإمام. لا بقي 4 دقائق. শুনেন উনি বলতেছে মগরিবের এখানে আজান হবে তো সেজন্য মগরিবন বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে নামাজ পড়া কি পর্যন্ত আমাদের জায়েজ হবে? এই হারাম শরীফের জামাত আর আজান, আমাদের জামাত যে পর্যন্ত সুফুক যাবে আমরা সব মানে একটার সাথে একটা সে পর্যন্ত আমাদের এই ফরজ নামাজ পড়াটা জায়েজ হবে। যদি ফারাক থাকে মানে সামনে যে অনেক ফরাক আমি ওখানে হবে না এক, কিন্তু মিয়াত আলফ যেটা যেটা মিয়াত আলফ এইটা হুদুদ এহরামের, হুদুদ এহরামের কোনো দিকে 25 কিলো, কোনো দিকে 4 কিলো আর কোনো দিকে 7 কিলো, হুদুদ এহরামের যেখানে আমরা নামাজ পড়ি সেখানে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত বখশিশ করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা বলছি উদ্দেশ্যে আসার পর 5-6 দিন আগে আসার সময় সীমনা বাধাও পায় করণীয় অনেকে বলে সে উমরা নিয়ত করেনি না আসার সময় না নিয়ত ছিল আমার মুখী অবস্থায়। হ্যাঁ জি, আমরা নিয়ত করি নাই, আমরা এটা জানিও না। আচ্ছা, করতে পারি এগুলো লাখ سافر بعد ما جاء واعتمر قل له سؤال. نعم الشيخ عمار باي سؤال كرين وانك سؤال ويته فاره قال عمرا بنگلادش تيك عشر فره عمرا كره ابار تايفه كسي تايفه هلو ميقادر بايري سؤال تاولو تايفه هلو ميقادر بايري عمرا ميقادر بايري گيه عمرا نيوتو كري ناي احرام كري ناي تايتو عمرا نيوتو كري ناي احرام كري ناي এ কারণে আমাদের এখন কি করা? সওয়াল সওয়াল হু রাহ তাইব বাদ মা আতমর রাহ তাইব লিজুর আকরিবা ওয়া আইয়ু আল মুহিম খরাজ খারিজ আল ইশ মিকাত ওয়া আতা ওয়া লাম ইয়াতমির মালিশ। তো সওয়াল বাইর কথা আপনারা বুঝছেন তো? উনি উমরা করে তাইবে গেছেন, তাইব হলো মিকাতের বাইরে, উনি উমরার নিয়ত করেন নাই এহরাম করেন নাই, তাহলে শেখের বলতেছেন ওনার উপরে কোনো দমদম কিছু আসবে না ইনশাআল্লাহ, দমদম কিছু আসবে না। অবশ্যই যেতে পারবেন। আমরা ফরজ নামাজে অনেক সময় দেখি বিশেষ করে দুপুরবেলা, হ্যাঁ, যে হেরাম শরীফের ভিতরের থেকে পরের যে সারি অনেক গ্যাপ থাকে, এই গ্যাপে এই নামাজটা কি আমাদের মানে গ্যাপ থাকলে হইতো না? আপনারা চেষ্টা করবেন গ্যাপ না থাকার। নামাজের আজানের ফলে আজানের আজানের মুদিরেশ্বর আমাদের ভাই উনি মদিনা শরীফ যাবেন, মদিনা শরীফ থেকে হজের কয়দিন আগে আসবেন? হজের দুই দিন আগে, হজের দুই দিন আগে মদিনা শরীফ থেকে আসবে। সে কি হজের এহরাম করে আসবে না উমরার এহরাম করে আসি, উমরা করে এহরাম খুলি ফেলে আবার দুদিন পরে হজের দিন এহরাম করবে? يقول انه يروح المدينه فقبل الحج بيومين يرجع من المدينه، فهل هو يحرم بالحج من هناك من الميقات ام يعتمر ثم لا يحرم بالحج يوم الثامن؟ اي افضل؟ لا، اذا جاء من المدينه فانه يحرم من الميقات، لانه لا يتجاوز الميقات حتى يحرم. يحرم من الميقات بالحج ان احرم بالحج او احرم بالعمره وجاء بعمره أيضا ثانية لا بأس، لأنه سافر ولأنه تجاوز الميقات، فلو عاد فهو بالخيار، لكن لا يتجاوز الميقات بالإحرام. يحرم بالحج أو يحرم بالعمرة، وسواء أحرم بالعمرة أو أحرم بالحج فإنه متمتع. আমার ভাই যে সোয়া করছেন উনি মদিনা শরীফ গেলে মিকাত, মদিনা শরীফের মিকাত থেকে আসার সময় হজের জন্য এহরাম করবে না উমরা হজের দুই দিন আগে আসবে? শেখ বলতে চায় সে শাহেদ যদি হজের এহরামে আসবে হজের এহরাম করবে, ইয়া তো উমরা করি উমরার নিয়তে আসবে, উমরা আরেকটা করলো মাসলাম, ইয়া একটা করেছেন মদিনা শরীফ থেকে আসার সময় আরেকটা করবে, করি হালাল হয়ে যাবে ওই আট তারিখ হজের জন্য আবার এহরাম করবে, কিন্তু হার হালতের মাঝে সে মতমত্যা তমত্ব হজ কর্নওয়ালা, হার হালতের মাঝে সে কি তমত্ব হজ কর্নওয়ালা? সে সাই যদি মিকাত থেকে হজের এহরামে আসবে ইয়া তো উমরার এহরামে আসবে, উমরার এহরামে আসলে সে এখানে আসি মক্কা শরীফে আসি তওয়াফ সাফা করি সমস্ত কিছু করি হালাল হয়ে যাবে, এহরাম খুলিয়ে ফেলবে আট তারিখ আবার এহরাম করবে? হ্যাঁ না না করে আসা যাবে না, হজে আসতেছে সে বলছে যে তুফাইল বাবা বলছে যে সে যদি এহরাম না করে না তার এহরাম করেই আসতে হবে যেহেতু সে হজে আসতেছে। لا يظهر انه يلزمه شيء لا يعني لا يلزمه شيء لا يقال انه لانه لا يزال في التمتع مثل من خرج الى جده والطائف لكن نظرا لبعد ميقات المدينه ولانه سافر فالاولى ان ياتي بعمره او يحرم بالحج لكن لو تجاوز لا شيء يعني. যে আমাদের তুফাইল ভাই যে বলছেন যে যদি সে উমরার মাসালান নিয়ত না করলো, সে বলতেছে যদি উমরার নিয়ত না আসে সে তাহলে ফারবে, কিন্তু আফজল হইলো সে এত দূরের থেকে আসতেছে মিকাত থেকে, আফজল হইলো কি উমরা করা? যেরকম সে মদিনা তাইফে গেছেন সে এহরাম ছাড়াই চলে আসে, সে যদি আসতে পারবে কিন্তু আফজল হইলো এহরাম করা, বুঝলেন? আফজল হলে কি হেরাম করে না? আচ্ছা এগুল লক্স এ স্যার ওয়াহেদ আহু আহতাম হজ ওরা আলান মরিদ এখন আছে মরিদ ইয়ানি শদীদ ফাইমকিন ইয়াতামির আন আহু হাইনা হু ফি বিলাদি ফিল বিলাদ হাল ইতামার لا لا لا يفعل ثم العمرة الثانية ليست مشروعة للحاج شيخ بلتزا منادجين دواغرا منادجين دواغرا بطلي خشتا بابا نايت عائشة مدد تك احرام بدارا قطو تكو بحن جدو توافير قطو تكو يقول تكرار العمرة من مصد عائشة. أنا في الحقيقة يعني أرى أن أهل بنغلاديش عندهم فقه لأنه يقل منهم من يأتي بعمره وعمرتين وثلاث في مجيئهم للحج، لكن يكثر عند بعض المسلمين في بعض الدول أنه يأتي باليوم الواحد بعمرتين وثلاث. والصحابة رضي الله عنهم لما قدموا مع النبي صلى الله عليه وسلم وانتهوا من العمرة بقوا في مكة أياما ولا يعرف عن أحد منهم أنه جاء بعمره، ولو كان خيرا لسبقونا اليه. شيخ بلدسين আমাদের বাংলাদেশে হজ্জাজের মধ্যে কিছু আবার বলবেন কালকে ইনশাআল্লাহ।